بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره، فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله، وتلك حدود الله يبينها لقوم يعلمون. أدمي واريغ مسألة مي آيته بيان بيغن واني كوري ريغ ألغن من كي أفوان واري دے فہر واری کرے یعنی تین وانا فہر واری کو فیا دن این ایکن حدہ ویگن نوان رجوع کرمے کارن کامن رجوع کرمے دن حدہ ویگن نوان تین واری کرے ویجیا کا ای کری گا آیتو گا اللہ بھائی کرو وانی الطلاق مرتان واری وانی دے فہر وی فا امساکم بمعروف او تشریحم بی احسان اینو نینا دن ہی فہر تاہر رنگلو گتو گا ہیو گتو گا ام امی میہا دن واری نوکو ہی فہر تاہر بہر تاہر ہیو گتو گا ای بہی ایوز گلو میں دنو مگا گتا کنونے ena kesse dinume gotuge ena deragote dinumuge gasta kunune heo gotuge ena hifahattare au tasrihum bi ihsan ehnun heo gotuge den ena dupallare den hisabuge diyai eni muni etim manavari kofiya wala yahillu lakum an ta'khudhu mimma ataytumuhunna shay'an illa an yakhafa an la yuqima hududallah ay tiyabami hunan huddavege noye ekambaluna tiyabami hun ranu gotuge difawata ketin evves min waran atulume a in halen e bote atulevene ei demihunna demihunge demeduga ada kuranji haggutan ada nukureidane kamuge bir oejjia demihun sulhavegen khula kureidane khula kurmaki ei ambimiha ya firmiha ranogotun difawa taketi ambimiha ambura ene raddu kurma fahu demihun wakiun nuwata yobrugina nuwata demihun sulhava wareggge macca ambimiha firmiha difa firmiha ambimiha warikurun firmiha ambimiha demihun wakiun yam mikani خلاقهم تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون من الله سبحانه وتعالى حدثك يتيبان من حدث فهنا لا نداشه الله حدث فهنا لا قسمي هذا النهر يمينك أنيا ورين دين الله بيان قربان تيمنا وريكو فيها هذا الجهة قوي الله يقول فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره den timmana vari kofiya ene ka den yami mi ha uddavege nuane e afahuga hatta tanki hazaujan ghaira ehmi haka ena inde fumad dande ehmi haka ena inde fumad dande fa in tallaqaha fala junaha alayhi ma an yataraja'a in dhanna an yuqima hudud allah kirti qur'anu ke nikahu ke lafzu mulim ves asfahuri ka ve nige mana ega nikahu ge lafzu a sohuri mulim ves kaveni ge managa ehn names arabi bahuge ilmu erin vidalwani nikahu ge aslu manay ki kaven yan nune ei ki tu qur'an ge bay lafzu e bahuri ehn mana tahu ge istemal kuraifa ei majazi bay mana ge kam bay ilmu erin bay mufassirun qabul en kuray qur'anu ge majaz wa kamaka ehn names qur'anu ge e bahuri ge tan istemal kuraifa می لفظ اسمی ہم ایگو تک قرآن کا مڑی قرآن کا نکاح کے لفظ استعمال کروی فوانی خاونی کے معنی کہ ہم اس نکاح کے اصل لفظی معنی کی جمع ہوئے ای می ہم ایکنی می آیت کا مینی ایمان ایس ہم ایکنی کیرت قرآن کے مڑی کیرت قرآن نکاح کے بیور آیت تنگ بہر نکاح کے لفظ ہی میں نگم بیور آیت مڑی قرآن نکاح کے اصل معنی ایس فوانی ہم ایکنی علم رمی داروانی می آیت بے ei kidega mi ayatu ga hama ekani aslu ege hagigi mana wa kama ilmeru midalwani ei hadis fulegge aliga ei eddo anhena ko asmi dannawani allah ge rasulaye ei ena ge furatama firmiha mihiri tim faharena wari ko ena mi ulani ehem miha ka indegen ero adi e miha ena gare kure ennu kure ena beenum mi wani ane firmiha kaeren adun ruju awuma adun ruju awuma ena mi beenum wani asmi firmiha ge ayeben ena mi bayan kure firmihaya ki ei ekamuge kuladanakan libigen wa mihan nuune eddan kurma kuladanakan ena kalibigen nuwe den rasulullah sallallahu alaihi wasallam ki hadis ul qur'an hatta la nuune ke egotage suddan nuane hatta yazuqa usailatak wa tazuqi usailatahu ena kambulege foni raha dekefumat daanden adi kambulege ena ge foni raha dekefumat daanden huddavegenen noye misalaka rajyega mi masale me onnani divehi baham bunanama fakkenon e mi wara nubaya kamen e rasulullah sma daanella wa kamen e rasulullah sma hadis fukuna la anallahu al muhallila wal muhallala lahu hadis fukurawani ekamattaka ekaveni ekurami haya adikaani kurave miha demi hunna sallallahu alaihi wasallam lebi demi hunna sallallahu alaihi wasallam lebi ma dekkon nuge kuray kanda fayasa kol digen kanda ba kuray ei khanda eligen haran kanda khanda eligen haran kamen ei e gotan e gastu ga kaveni kurum ehmi yakami ane kurige firimiha fayasa kol difa ekan kurumuge maqsadu fakkenu muge maqsadu ga midewani ei khanda eligen haran kamen ema mi ambimiha ehem mihaka inde fumat daanden den kuriga fir mihakan halale noye allah subhanahu taala wahi korawani ebahi ena e gaatu ko reko fumat daan hama inde lafa bari kollu makun hudda en noana furatam fir mihaka hama inde lafa bari kur makun ne ei degoten oti ek gota ki misalakan ena ini ham dirulu mugen yatuga ekam kommes kamet dimavegen misalakan ena bari koffi ena eku reenu ko e reenu ko bari koffi eran hudda vegen ve ekiven ena ini asluga hama diri ulumuge maqsaduga efiri miha ekuga diri ulumuge maqsaduga kaaveni kuri ehnames kommes uzurek kommes kahala kame dimavegen bari kuran jehuni edda noko ehem vejia huddane firi miha hama efada ehem miha ka inde ena ya deenu kuran sena marwi marwejia ves kuriga firi miha en hudda kuriga firi miha en hudda ema mimi kamuge masala allah subhanahu wa taala ki tu qur'an ko bayan kurawa fa goy mi gotan algonum amal kuran jiheni e maqsadu ga fakkendum ge maqsadu ge kan kofiya ei allah ge laanen e ba mi hunna huri kamen ei paran nu ba kamen allah e kuran fa in tallaqaha fala tahillu lahu min ba'd hatta tankiha zawjan ghayra ena timmana warin ena wari kofiya den ena ken e ambi miha uddave gen noye hatta tankiha zawjan ghayra e ambi miha ehim fir miha e fir hinaka inde fumad daan den adi eddan ko fumad daan fa in tallaqaha fala junaha alayhima den misalakan ena varikuri devana firimiha ena varikuri ummas kamajjehigen ena varikuri varikofiya fala junaha alayhima erum den masselnete faafennete kurige firimiha ra e anhemiha ya an yataraja alun kaan kurma kun den masselnete in dhanna an yuqima hududallah idamihunna Allahuge haddutan edemihunge demedu gaaim kurawena kamuge yagin kan oejjiya ebahi demihunge haggutan alunwas ada kurawena kamuge yagin kan oejjiya massalennete alun demihun inas ei kuriga firimiha nyaro engijje massala ei kuriga firimiha ena kommes kamejjehigen wari kuri kommes kamejjehigen demihun inirangalu maqsadegge hama diriulumuge maqsaduge ehin namas kommes kamejjehigen wari kuri wari koffiya kuriga firimiha en huddae ebbes faafennete alun yang hemiha kaaveni kurume ei demihunnavves demihunge haggutan ada kurawen kamuge yagin kan oejjiya watilka hududullahi yubayyinuha liqaumin ya'lamun mi allah subhanahu wa ta'ala ge haddutake ekalange hadduta bayan kurawayeti liqaumin ya'lamun ege bayaka mata maulumat olum filumatta ule bayaka diinuge hukumta olum filum ulebayaka olum filum ulebayakan allahumi haddu tabbayan koddebbay ungen mattaka ungen ese den allahumi wahi kun wa idha tallaqtumun nisaa fa balagna ajalahunna fa amsikuhunna bima'rufin aw sarrihuhunna bima'ruf wa la tumsikuhunna dhiraran li ta'tadu wa man yaf'al dhalika faqad dhalama nafsah Allah wahi kuramani tiyabamihun ge anhenum warikofiya den ekabalun iddaage fahukola forafi hindu fa amsiku hunna ekabalun hi fahattare e bahi rujuwa kurare kaani waha bi ma'rufin heyogotuga aw sarrihu hunna bi ma'ruf nuwata ekabalun du kollare iddani mende mehar iddani munima den edi ai den rujuwa en kurave na hisaba den jihene alun kaamen ni kuram benumiya furatama kaale furatama warikofa ena iddaage hurihaa hindaku ehurihama firimihaage aquduga firimihaage aquduga ena ehuri firimihaage geege ena hunnam ves jeheri e rujuwa wariyegge vejjiya firimihaage geeng nukotuma kimana kame adi firimihaayan ena zinetteri uma kiwes ei mustahabbu egen ba kame edu wastahu ei firimihaa kaavena rujuwa kureto এর কারণ রুজু করে এনে দেহে কিং গেনে সেতি মানে কাম রুজু কো ফিমে বুনিয়াস নুতা আমি হা কেয়ারি গেন ইদান করে কাম রুজু আওয়ান একিন নু গেনে রে কুরিয়াস এনা কাম রুজু আওয়ান কমিয়াকাস তিয়াবামি হুগে আমিম বারি কো ফিয়া একাবালুং গে ইদ্দাগ এমমে ফাহু মুদ্দাতা হামে ফোরা ফিহিন্দু আবহাত তিয়াবামি হুম বেনুমিয়া আবহার রুজু কল্লার হেওগত গ রুজু কুরার হেওগত গে মুনি misale ka ena gellume dinu matta ka rujuwa misale ka kuri ko fiya fa fa inde misale ka abimi ha ehmi ha ka ina nu dinu matta ka me har mion nimeni idda misale ka tindu asini idda nu nime misale ka tindu hotere ka ena abimi ha rujuwa kuri mi rujuwa kuri abimi ha ke hidinu matta ka ei den anek ka ena ka salamaten nu vena vi ena ki ba ena mari ko fiya alum ve sena tim masan ka jene na intizar ko tin hayadu na ta tin tohuru intizar ko jene ehmi ha ka ina ya e kuri ku ni de এম মিসালে কা বাইমিহুং এব আমিমিহা কেহি দিন মট্টকা একান কুরে মিসালে কা আমিমিহা কে নুরুহুমু গাবেস রে কফিয়া রুজুওয়ান কারেন নুরুহুমু গ একান কুরিয়াস মিসালে কা মিহাকু ফিরিয়াকু এগতকান তক কফিয়া এই আমিমিহা কেহি দিন মট্টকা একান এ কুরি আমিমিহা মিসালে কা বেনুমেন নুয়ে ফিরিমিহা একন উলেকা এনা বেনুমেন হেম মিহাকা দিন কামেন কুরুমা একান ফিরিমিহা বেনুমেন না কেহি দিন মট্টকা এনাকে ইদ্দান কাদি কুরান rujuwa kurikaven kan rujuwa koffa dengane kas bari kurim misale ka koffiyane kas timmastu asena anumata tin hayaduna ta tin tuhuru ena madukuran jeena egota kannu fa amsiku hunna bima arufin heogotuga rangalu maqsadegga rangalu niyategga ena hi pahattare ebahi rujuwa kurare au sarrihu hunna bima aruf nuata heogotuga ena du kollash ebahi den idda purihama wandu kollare beenun nuniya misale ka firimiha bes beenumen nu ambimiha ekkon uleka এহেম জাবাহদেন এনা হেওগতুগা দু কল্লাহরে এবাহি ইদ্দানি মেনদেন কায়ন রুজুয়ান কদ্দু ইদ্দানি উমা একুগা এনা এ মিনিমাম বি এককং এফেরি মিহাগে কিবা এনা দেন বেহনম মিহা কায়না কামেন কুরেবেন বেহনম মিহা কায়না কামেন কুরেবেন দেন আল্লাহ মেকুন ওয়ালা তুমসিকু হুন্না দিরারান লিতাতাদু একামান তিয়াবামি হুন নুহিফা হাট্টারে দিরারান এমি হুন কেহি দিন মগতুগা গেল্লুন দিন মুগে মাকসাদুগা লিতাতাদু এমি হুন গমাচ্চা তিয়াবামি একামান গমাচ্চা আনিয়াবেরু মাট্টাকা একবার নুহি ফাহাট্টারে এবাহি কাবেন রুজুয়ান কুরআনে এ মাকসাদুগা কাবেন রুজুয়ান কুরআনে ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা এগোতা কান্তা কোফি মি হাদান নাহরে ইনা আমিল নাফসা আন ইয়ারু ইজে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া আইতি আবামি হু আল্লাহু কে আয়াতা মাজা কুরা ইচ্ছে কাম গনা হাদার মাজা কুরা ইচ্ছে কাম গনা হাদার আই আয়াতা কফরসারান কুরআনে আয়াতা তিয়াবামি হু বেকার গতগ দুবান লারে আল্লাহ মি আয়াত তমি বাওয়া লবন তেবা মি হুম ইয়া সিরিয়াস ওয়ারে এ আয়াত তেবা মি হুম বেকার গতগ দুবান দুকন নুলাশে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া আল্লাহ গ আয়াত মাজালিক কাম গ তেবা মি হুম নাহাদারে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম আদি তেবা মি হুম মাচ্চা আল্লাহ লাযি নিয়ামাত তা হাদান কুরারে ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াযুকুম বি আদি তিয়াবামি হুঙ্গ মাচ্চা ফতুং একানাঙ্গে বাবা লেভি হুকুম তাকারা হিকুমাইত্তা তিয়াবামি হুম হান্দমা কুরাশে ইয়াইদু কুমবি একানাঙ্গে এক জারিয়ান তিয়াবামি হুন নসিহাইত্তেরি হোডগেম বে আল্লাহু গে মি নিয়মাইত্তা হাকিমি ইলমুর বিদালওয়ানি এই তিয়াবামি হুঙ্গে মাচ্চিয়াবামি হুম না আল্লাহু এদেভি হিদায়াত গে নিয়মাতে আদি একানাঙ্গে তিয়াবামি হুন না এ লেভি শরিয়াইতাকে এ আল্লাহুগে নিয়ামাতাকি যেবামে এ নিয়মাই হান্দমা কুরাশে এই ইনসানায় আল্লাহ দেব্বা এম্মে বড় নিয়ামাতাকে হিদায়াতুগে নিয়মা এ কি বেগে হিদায়াতুগে নিয়মাই এই আল্লাহ দেব্বা এম্মে বড় নিয়মাই একামকু মিহাকু মাদ্দি গতুম বিসনাফিয়া এনে বালানি এনে বড় মুদাগাঁড়া লিবু এ আল্লাহগে বড় নিয়মাতাকি এন নু আল্লাহগে বড় নিয়মাতাকি ইনসানাং হিদায়াত লিবু এই ইয়োগ গদ হুনু গদ নরকাই সালাম এব সুবর্গে বন্নানে মগু এনাং এতা নাসি এব বড় নিয়মতি গন্নানে এ সুবর্গে কি এই সুবর্গে গে কুডা কুডা তাং কোলে আসায়ে বান্দানে নিবে তাং কোলস মুলি দুনিয়া গে ওয়াহা ইচ্ছা কোরাক বড় এ সুবর্গে গে মগু আল্লাহ এমি হাক ফাহি কো দে ওয়াফিয়া এব বড় নিয়মতি গন্নানে তা এই এমমে বড় নিয়মাই হিদায়াত গে নিয়মাই এই এমমে বড় নিয়মাই আল্লাহ তিয়াবামি হুন গে লেবি নিয়মাই তিয়াবামি হান্দমা কুরাহে আদি কীতু কুরআনুক আল্লাহ তিয়াবামি হুন বাওয়ালেবি হুকুম ফুলু তাকা হিকুমাইত্তা এবে সান্দমা কুরাশে এক জারিয়া আল্লাহ তিয়াবামি হুন nasihaitteri velavve wattaqullah antibami allah taqwa aru birwati washe wa alamu adidannashe annallaha bikulli shay'in alim hamakorong allah subhanahu wa taala huriha ichche moladden odigannaaye hamakorong allah subhanahu wa taala huriha ichche moladden odigen waras kalaange ya allah ma'ikurbani wa idha tallaqtumun nisaa fa balagna ajalahunna fala ta'duluhunna an yankihna azwajahunna idha taraadaw bainahum bil ma'ruf ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون الله وحي قرباني تيباميهم أنهنم واركفيا أدي أميهم إدياهم فوراسهندو فلا تعضلوهن تيباميهم إكبال منان قراشة ekamal manan kurashe ayyan kihna azwajahunna idha taraadaw bainahum bil ma'ruf ekamalunge firinna alun kaaveni kurun mige de manenge hor ilmerin kurawafa ege emmanay ki ekamalunge firinna alun kaaveni kurun mehar me waagota ki mige ekamalunge firinna kaaveni kurun tiya baamihum manan kurashe bunafiya ai mukhatabawi kombay anhim mihage waliyeri اللهم اعلم قرباني تيباميهم امين واري قراهين دي كمبلونگ ايدياهم فوراسين دو اكمبلون تيباميهم منانو قرار ميتانگ تيباميهم نه الله وحي قرباني اي امبي ميها انهين كوجاگه ولي ورنا انهين كوجاگه ولي ورنا مي انگاني تيباميهم دن ميهار كاوينيگه ايد نيميچ ايد نيموني ماس انهين كوجا بيان ميهما كوريگه فري ميها كاوين قران دن گيگه ميهون نه گابولن نو ගේගෙ මිහු මිසාලක බේන මන් නොයි කුරිග වරි කුරි මයි කමග රුලීග එමිහුම් බේන මන් නොයි ෆරතම ෆිරමිහ කාන් කුරාක මනා කොට එකන් නු කුරාෂ අල්ලාහ් මේ කුරාන් ෆලා තඅබලූහුන්න අන් යන්කිහන අස්වාජහුන්න එකබලුන් එකබලුන් ගේ ෆිරින්න අලුන් කාවෙනි කුරුන් තියබම් මි මනා නු කුරාෂ එම්මාන අනෙම්මානේ කි ෆිරින්න මුඛාතබ ෆිරින්න මුඛාතබ එර්මාන වාන කින තියබෑමි හුන් තියබෑමි හුන් ගේ අම්බින් වරි කුරා හින්ද එකබලුන් එකබලුන් ගේ ඉද්දයාම ෆෝරා හින්ද තියබෑමි හුන් එමිහුන්න මනා නු කුරාරේ එහෙම් බයක කාන් yar iddani muni iddani munima ambi mi habbenu mi haka kaven kurawena benu mi haka kaven kurawena mi warak kuri zamanu go oi kamen mi verin kura kamen mi arabi karaya verin emihun mi hada gota ki emihun benu eta baka kaven kura islam dinu hataru mi hunna pura gina ekonu be tibben en aku degga hataru an hinuna pura gina ekonu be nu be tibben tenge mi hun benu innam e puras gina emihun mi hada gota ki mi kolon dani wari kuram erum ekolun indeveneta mikolun varikuramun da waraka mi varikura evs anhenakan emi huddennu de den hemya kain mi harves adu ive goto allah alam saudi ga hama egotan kamabani onnan adiyas egotan emi hum varikura mi hunna bodu gandu varen hada adi fe anhen mi hada aramu ga mi bandani emi hunna kaden ituru mi hak kan yana kore emi hum balani aye bekka me inna mi haka ehem mi haku ino emi hun tiwen la hama tiiga ফমিয়াকাস মিমারান নুবায়াকামি আল্লাহ মানা কুরা রাহমিয়তি একান নুকুরাশ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মিগতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবামুন নসিহাত তিরবে মি হুকুম তা বায়ান কো দেবা এগে জারিয়ান তিয়াবামুন একলাগে নসিহাত তিরবে মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির একলাগে নসিহাত তিরি ওয়ানি কুমবায়াকা এই আল্লাহ রা আখিরাত দোহান ঈমান ওয়ামি হুনা এমি হুনা আল্লাহ নসিহাত তিরে বডি গন্নাওয়ান emihun ta nasihatun ibrahim hasil quran nasihat halli bi ganna ne ba me ay allah ra akhir da furu hemang iman ba mi hu zalikum azka lakum wa athhar mi go ti ba mi hunna tahiru kam bodu wegen we tahiru kam bodu mi go ay allah mi enge bi go takkan tak kurun wallahu ya'lamu wa antum la ta'lamun allah mulad den wodi ganna ni ti ba mi hunna kan ne nge hai gatu kamen ne nge ne bu mafahu kan mo ni ti ba mi hunna allah mulad den go ne wa hunna kan tak ta ka we ni mun kan ta mulad den wodi gan wani adi ege hikumet den wodi gan wani allah den allah mai kurbani kiru dinu muge masalata wal walidatu yurdi'na auladahunna hawlayn kamilayn liman arada an yutimma ar-rida'a wa 'ala al-mawlud lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf la tukallafu nafsun illa wus'aha la tudarra walidatun bi waladiha wa la mawludun lahu bi waladihi wa 'ala al-warith mithlu dhalik আল্লাহ ওয়াহি কুরবানি ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না মাম্মাই একাবালুংগে দারিননা কিরুদেশে হাওলাইনি কামিলাইনি দে আহার ফুরিহামা দে আহার লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা এই কিরুদিনুম ফুরিহামা কুরমাং এদে মিহা কাশে ইয়ার হুদ্দা বেগেম বে এগে কুরিম বেস একুজ্জা দুরু কুরুম কিরুম দুরু কুরুম হুদ্দা মিসাল ইং হার কফেসে না বেন মে দুরু কুরাই দানে কিরুদিনুম ফুরিহামা কুরমাং এদে মায়া কোবে জিয়া ফুরিহামা দে আহার কিরুদেশে দারি ফুড়া ফুরিহামা দে আহার কিরুদেশে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ দেন একাবালুন মি খানদিনুমা বোনদিনুমা আদি একাবালুন ফেরান লেবু হেয়গতুগা ফেরান লেবু মি মানি কম্বায়কা এই ফিরমিহাগে হাগ্গেকে ফিরমিহা ওই কামেকে এই আম্বিমিহা খাম বোনদিনুমা আম্বিমিহা ফেরান দিন এই ফিরমিহাগে হাগ্গে ফিরমিহাগে মাচ্চান আল্লাহ লাফাফা ওয়া হাগ্গে বিল মারুফ হেয়গতুগা এগে মানে কি আমি মিহা এদিকে নোয়া না ফিরমিহা কি বাং ফিরমিহা কুলা দান হয়ে নোয়া আবার কা ফিরমিহা কুলা দান হয়ে নোয়া আবার কা খারাদা কা এদিকে নোয়া না বিমিহা এ মানা কা এম বেং আল্লাহ মে করবানি ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ বিল মারুফে বাদ মিন কুম মেতানা কো এগে মানে কি হেও গতুগা এভস আনিয়াবের কা মেন নেতি এভস কা হালে গেল্লু মেন এভস ফারাতা কা নেতি ফিরমিহাস বাখিল বেগে নোয়া না সারে কা আমি মিহা মুইতামা কো এহেম মিহুন দে হাক গুতা এনা নু দে বাকিল ফরওয়াগ মে না মিহা ফুদে ওরক গে না নুদে এনা গে বদ্দেবেন এনা মেসে না ফরওয়াগ মে ওর এমে জেনা মানা একান্ত এক তক কো গে নওয়ানা মিহা কে না গে হাগু ফুরি হামা দেন জি হেনে এনা কুলা দান হই গে মানা দেন আল্লাহ মে কোন লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসআহা এবস নাফসাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ নাফসাকে কুলা দান হই গে ওয়া ওয়ারকাম মে নুই তাকুলিফ নু জাসওয়ানে এবহি বাপ্পায়াকান আল্লাহ এনে এ বাপ্পায়া আল্লাহ নু দেব্বা ওয়ারকা এ ফির হিমিহাগে আমি মিহায়াত দেখান আল্লাহ নু জাসসা এনাগে কুলাদানকান হুরি মিমবারা কুন্নে এনা দেন জি এই কুরআন গে হেং আয়াতে গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবে ফির মিহা এনাগে আমি মিহায়া কেইম বুইমা ফেরামা আদি বোহিয়া বাহিকান এনাগে কুলাদান বেগেম বাবারাকুন এনা দেশে আমি মিহায়া আল্লাহু আকবার মানে এভস নাফসাকং এ কানাগে কুলাদুম কুলাদান বেগেম বা বারাম মেনুই কতাকুলিফা নুজাসওয়ানে লা তুদর ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদি এভস মাম্মায়াকু এনাগে দারিফুলুগে জারিয়াই এনাগে ফিরমিহায়া গেল্লুমে দিগেন নওয়ানে এনাবনে তিমান্না কাল দারিয়াকে মিমি দারিফুলাট টাকা কালি জিহেনে মিওরং হারাদু কুরা এনা কুলাদান বেগেন নেই একামকে ওয়ারাক এগোতাক কান্তাক কোগেন নওয়ানে ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালাদি আদি বাপ্পা মিহারেস দারিফুলুগে জারিয়াই মাম্মায়াকং এভস গেল্লুমে দিগেন নওয়ানে আম্মাই হে গেল্লুমে দিগেন নওয়ানে দে মিগে বহুর ব্যাবর তাফসিল এগে এ মানে কি মিসালাকা আমি মি হা কি বাং একুজ্জাং এ বকিরু লিবেন মুট্ট মিসালাকা এহেম মি হাউ গেনেসকিং এনা কিরু দিনু একুজ্জা এ গেল্লুমে মাম্মায়া দারিফুলুগে জারিয়াই মাম্মায় দে গেল্লুমে এই এবেস তাফসিলে মিগে কমিয়া কাছে মিগে বহুর ব্যাবর তাফসিল তা বাপ্পা বেস দারিফুলুগে জারিয়াই মাম্মায় গেল্লুমে নুদে হুসকামে ওয়ালা ওয়া আলাল ওয়ারিস মিসলু যালিক আদি ওয়ারতা বেরিয়া বেস কান্ত কুরআন জিহেনি এগোতারে এবাহি ওয়ারতা বেরিয়া মিসাল কা মাম্মায়া বাপ্পায়া মারবি কুজ্জা কুড়া কুড়া কুজ্জা কুদু কফা এ কুজ্জা ওয়ে ওয়ারতা বেরিং এ কুজ্জা এ জিহেনে কিরু হোদায়ে কিরু হোদায়ে জিহে নোতা মিসাল কা এ কুজ্জাগে বাপ্পাগে ওয়ারতা বেরিং এ কুজ্জা বাপ্পা মারবি বাপ্পাগে ওয়ারতা বেরিং নাত্তা বাপ্পাগে মুদাতা লিবেন এ কুজ্জা কিরুমায়া কো হোদায়ে দেন জিহেনে এই কিরমায়া কুমি হোদানিলার দিগে এম এ ফায়সা কিরমায়া কুয়ে কুজ্জান হোদা দেন জিহেনে এম এ হাগ্গু এবে ভারত বেরিং গে মাচ্চাব দেস ভারত বেরিং আদা করেন জিহে হাগ্গেন এই এ কুজ্জাগে মামে ফাই মারবে জেনামা এ কুজ্জাগে মামে ফাঙ্গে মুদালুং এ কুজ্জা জিহেনে কিরমায়া কু হোদা দেন ফা ইন আরাদা ফিসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাউরিম ফালা জুনাহা আলাইহিমা দেমিহুম বিসমি এদেনি বাপ্পা মাম্মা এদেনি এ কুজ্জা কিরুম বাকি কুরাং দেমিহুম গে মাশওয়ারায়া একুগা দেমি হুঙ্গে রহমা এ হুগা মিসাল একা দে হার অনুমানিস একুজ্জা কিরুন্দুর কুরান দেমি হুম মশওয়ারা কর রহেজ্জে দেমি হুম কির একুজ্জা কিরুন্দুর কুরান ফালা জুনাহ আলাইহি মা মাসানেতে এ দেমি হুম কামার রহে গেন বাপ্পা মাম্মা ইয়া কামার রহি গেন দেমি হুঙ্গে মশওয়ারা একুগা একুজ্জা কিরতম উইলু এ মাসানেতে ফাফেনেতে দেমি হুঙ্গে মাচ্চাগা ওয়া ইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম فلا جناح عليكم اذا سلمتم ما اتيتم بالمعروف আদি তিয়াবামি হুন্না ইনারাতুম তিয়া আদি তিয়া বামিহুম এদুনি আন তাস্তারদিউ আওলাদাকুম তিয়া বামিহুম গে দারিননা কিরুদিনুমাক এহেম ফারাতাক কিরুমায়েন তাকিন হোদ মিসালকা কিরুমায়েন হোদ মা তিয়া বামিহুম এদুনি কুজ্জা কিরুদিনুমাক টাকা ফালা জুনাহা আলাইকুম তিয়া বামিহুম নাকা ইবদস মাসসাইনতে ইবস ফাফাইনতে কামাকুম এই ইদা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ এই একাবালুম এ কদ্দে খিদমাতা উজুরা দে কামুগাওয়ানা এই মাসাক্কাতে তার বড় খিদমত এটা এক দিন কিরু দিন কিরুমা এক হোদা হোদিনি হোদিমা কিরুমা দে জিহনে গে উজুরা আল্লাহ মিয়াকরনি বাই নারাতুম বাপ্পায়া মাম্মায়া এদেমি হুম এদুনি কিরুমা এক গেন্না মিসাল এক মাম্মাই কিবা এক নাইগে কুজ্জা দেবারাক কিরে মিসাল এক এই তিবেন তাই এক বেয়ারং নুন তিবে আদি খাসাকুম এ জামানু এ জামানা কি এই কেইম বুয়ুং এ হাতারাত জি জামানে মিহারমি মিস্তাকুম কাবয় হাদা হে এর কদর কুলকম ফুদ্দায় গুণ জমান এ জমান কি গিনা আংহেনুং গে নুহুরে দারে ফুলা দেওয়ার কা কিরে এম এ মি হুং এ বাই গেন্নন জে কিরুমা কিরুমা এই দে মি জমানা কো ওয়ারা নেং এ কালা কামে দিমালে নুয়ে তিয়াবা মি হুং এ বাহি মাম্মায়া বাপ্পায়া দে মি হুং এ দুনি কিরুমা কো গেন্নন এ মি হুং গে দারে ফুলা কিরু দে এ মাসলে নেতে এ কিরুমা তিয়াবা মি হুং এ কামু গে উজুরা দে কামু গা ওয়ানামা واتقوا الله تبامهم الله بربتي وتقوى رواشه واعلموا لدى النار ان الله بما تعملون بصير كما قرن الله سبحانه وتعالى تبامهم قراك انت بلوا وديم وارس كلاغه ادم يوتي فيري مروا ان هميهاك ادعيا به غتو دمي واهك تنيراد قربيا ما دماري الغنمن كياني فيري مروا ميهاك ادعى يا ادعى هيمنه مثالك রুজুয়া আংহিম মিহাগে ইদ্দা দেং ইদ্দাই খেডিফাওয়া আংহিনাগে ইদ্দা কুড়া কুজ্জাগে ইদ্দা ফিরি মারওয়া মিহাগে ইদ্দা আদি বাঁড় বড় আংহিনাগে ইদ্দা মিহাত্তা সিদ্ধতা মি ইংগেন জিহে না রুণ মাস্তরতা মুজিতামাবে এন কমি মিহা কোস মি মিহুন না ইন্না না মিহুন মি মাস্তরতা ইংগেন জিহে না বাঁড় বড় ইর ওয়ারি করি ওয়ারি কফি আনে ইদ্দে কি কিহাওয়ারে তো ইংগেন জিহে না দেন মিশালে কাম মিহার দে মিমুচিতমা কোন ইত্তা কুড়া কুদিন নাই নমে মিশালে কুড়া আহি কুদিন নাই নমে বালি কোনোয়া আতারু খাসা হার গাই কুজা ইনুন ইনুন সফা একামাকু আমি ফিরি বান্ত কামু গে গুলুমে গায় মেন নকুরেবেন দে মিহ বস বালি কোনোয়া নি কাভেন কুরে দান বিহা তানু বস দে কুদিন কাভেন কুরে ইন সাহেব পায়াম মায়া মাসলে নে একামা দে কাভেন কাভেন গতুগ তানফিজ ওগেন দানি দে মিহ বালি কুইমা মিসালে কুজ্জা কুড়া কুজ্জা আংহি কুজ্জা বালে কোন সারি করি বারে কফিয়া কুজ্জাকে ইদ্দে কি কি হাওয়ার তো এবার ইদ্দতা হুরি হাচ্ছে পুরোন কো বয়ান বেফে এবার হুরি আমায় গোতা ইদ্দাই কেন্ডি ফাওয়া আংহেনা এবার মুস্কুলে গোস ইদ্দাই কেন্ডি ফাওয়া আংহেনা বারে কফিয়া এনা গে ইদ্দে কি কোবায় তো আমায় গোতা ফিরি মারওয়া আংহেন মিহা গে ইদ্দা মিয়ান না আয়তা হুগা বয়ান রে দা না দে সওয়াল গো বে পড়ো সওয়াল বাড়ি করো মাফা হবে ফির মিহাকে হুদ্দা আমি আর বাড়ি করা এরোগ মি আংহিম মিহা ইদ্দাগে ইং হালু ইদ্দাগে ইং হিদেগ এই ফির মিহা এর ওহো হো ইদ্দা মিহার এ বা হত কি মিতাগে ইদ্দাগে এম এ ফাহু তারিখ আমি ফরি দে দোস এ দোস মিনি বাকি এহেম বেজ্জিয়া তিয়াবা মিহুম মানা নুকুরাসে কামালুম মিহুন্না এহেম মিহুন্না এন্দু মানা কুরু মাট্টাকা রুজুয়া কন্নুলে আসে এরম কিয়া বড় কেসে মিহুনা এদি আংহিম নুন্না এই মুরাদ আর কি ইদ্দা নিউ মাফা হুদেন নুয়ানে না গান ফিরে মিয়া মানা নুকুরাসে এং আয় এ এম মানে কুরিং ইম মিহায়া ইনু এ তাঙ্গ মিসালকে তাঙ্গ বরাদ কি মিসালকে ইদ্দানি মুনিয় ইদ্দানি মুনিমা বেস আং হিমিহা মিসাল কাম ইয়ং এদানি আনে এনাকে কুরিগে ফিরমিহা ইননা দেন এহেন কি এনি কুরিগে ফিরমিহা কি এ এহেন দিবে হিমস মুনে এনি কুরিগে ফিরমিহা এ মুনে দিবে হিমস মুনে এনি আত ফিরহিনুন না ইদ এ এ গেঞ্জি হে মাসদেন আসলো firihinun wesiddaage tiben jehe dehalate baro baade nemune mulaka heidana mihaka firihinun wesiddaage tiben jehe heye firihinun iddaage tiben jehe dehalate nge baade furatama halata ki mihakumi ini anhigujjaka indefa ena beenum wi e anhigujjaage ebbanda befana anhigujja inna ena firimiha beenum bani kommyakas ekkavenjaka ekkavenjakga de mihwa kudenna kuran qur'an gwenwa antajma'u bainal ukhtain illa ma qasala yaba mih ekkavenjaka ebbada fa de anhin kudin jama kurun allahumma na kurun da haran kurun da de ena jenwari kuran ena gami miha wari koffa wari kurima ena eheri adi ena ge akutuga ena iddanu nimenis ehme firimiha jiyani intizar kuran timmaswante e firimiha iddaga innan jehe halate a devana halate kim saaka hatarma bin huri mihe hataru abin huri mihe ena ekak wari kuri mehar tine vita de mehar tiven tine den ena beno anek ehim miha ka innan hataren hama kuran ena kan ni devene hataru wana miha ena wari kuri miha iddan uni meni he intizar ko gen hunan jehe ni sababaki ena ehuri adi hama ena ge aku duga rujo ka anya kam gawana e de halat mi den alu wanun nasek kala mi suwalu fara tegga e kolu ge kuri suwale e ko dinga sikundi tanga sumaka gitani gina fara ya firi himmiha idda gennan jehe halate ve heje me idda me tan henu natta as mi de halate ko firi miha jehene an himmiha e uga idda gunan jehe ha mihar aslu mastale ki den demi hum bas ebbahenwan takujja gellum wa umuruga kirtum villaka demi ebbenwan misal ka hamas miharu yang gani doctor un yang gani hamas vimaye ituru ecche den ji hamas misal ka hamas adie boy ba ki kita kitad mas deharu ei kiru dinum ga furi hama muddat hama hum misal ka kirtum du kolla fehen ecche na den fer en kira ecche den fer ege kuriyaku emi hunne ebbenwan ta demi hunne ei dari folog gellum wa ne hen mer ega vagotaki mihar ehen darya ku ena hoda fa vanya ku jaden de ene ka ene oti mer furi hama vefa den harame pura fa den dalilen nei ego taka fenna ka dalilen nei haran kama kabuna ka ehen name rangalen nu ei harame buna vena dalila ka eku ga dalilen nei ehen mihar mi ayatu gen wal walidatu yurdi'una mammai darinna kiru deye nuata deyese yaru ege macchan arasiyanu deyeseke nangawa mige amuren neng evdes kahala amure mi ayata kus neng amure aneka ege idikolam misal kan negeni tiyabami hun ge darinna kiru deyen jiheni hama de hare evre itoraka digen nuane egotan mafhume deha vanya ekahala manen negeni ehma den ehna harameke nukerena bunaka dalile fennan neti kommyaka srangalen nu den e furihama allah angawani e furihama muddata ki bae kudin e bahuri waram podwan den bas bohudin e baule den aslo hudina tandur enge waru bima wan den ekan aslo koggen no ana de har den e emme furihama wa ae hekiverin genes masseren nu genes masseren dekoy besudda hekiverin genes sa firmiha bunelies masseren ne timanna kaven ruju kofime eka mihar mitanga jehe var sabitu kuran e nandi fe var sabitu kurun e rangalo eti e sababaki mifada dini helum terikan nem muji tamai ga ekan egotan ofihun nu kura kamu ga wanama etab bayaku fasad wegen da vari kura kamen nu kura kamis nege ema vari eba jihe kurikan engen mehar kuriga mi hukum tan asa mere allah habbiru eti wa mi hunna re allah habbiru eti wan je mehar uriya be pulna sange oda nan mi hun kaan gina mi hun mi kurani rasmen ada kur matta ka ei aibakun salaam matta ka ekantam mi hun kurimati mi hunna kurave ne nama aiben neti nus kurana ka emmen gabulu qur'an ni dogennu hama yakino egota kur miharami kureveni mujtama taho ginamu yitama taho kaaven egota kannu ei warab bodu kamen haigato kaaven ei defaratan angawafer bodati bodati haggutage anekka defaratun e bodu ahudeke hifi allah qur'an gawe qur'an wa akhadna minkum mithaqan ghalidha yati ekambalum was tiyaba mihunga kibai firmi hame dannawan allah wai qur'ani bodu wegen wa ahudeke harukashi wegen wa ahudeke eswala anna gyanu warab bodu kame haigato bai eya birweti wan jihene efhar war wefa eti himanan jihene na gunan jihene timanna efhar war kurewichche eka miharu ofihun ekandu kollaa fiya ne gena diha warwiya kasne gena miha adinus banane na na ule ne hama an bekkam ga hada ga an hi kujja nu kannana biren allah em wima aslu ekan miharu jihen ofihun anga fa gotak pura sakke vesne ei gaadinna ekahala mi boni sarkara ke fa di islam sarkara ka ekahala kan tatta kanda yenu hudda shariatu ga ei hikumata visnafa mistaunge halata visnafa egota bay gaida ta gawaita kandeyun hudda sar islam sarkaraka de miharo shariyatu ko egota kimi firmiha misale ke hembeken ta yoti ame miha firmiha genne kuma ganwane ame miha e duwas waruka firmiha ttaka jine teruma ki mustahab wegen ba kame ke ei ama firmiha ge hita allah sulha wadda rujwa kullafan e ruham rujwa wi e mihun de mihun eddan ko fiya rujwa wi e ඉනිහුගෙන් නගස් කොම්මෙන් ලාසිමෙන් නුගෙන ස්මස්සෙන්නේ දෙගොයිව සුද්දා දෙහි කිවරින් ගෙනස් සතිමන්න තිමන්න කාන රුජෝ කොෆි මේන පුඤ්ඤ ස්මස්සෙන්නේ මත එන අනිගත කන්දක් කුර ස්මස්සලෙන්නේ දෙගොයිව සුද්දා එනස් මිහර අංගයා කොයි ගොතෙන් මෙන් කන්දක් කුරන් ජෙහෙනි ඉතාංගස් මි පුණී වාක මිහර මිගත ශරියතුක මිකං අංගයා ફોතස් ඉස්ලාම මේ මි දිවේ සරකාර අංග හැමති මිහෙන් මෙහෙන්න කන්දක් කුරන් ජෙහෙනි මෙම ශරියතුක ගොති මිහෙන්න කියා හැම මිය කොහේ ගොත කන්දක් කො ගන්වාන එරොන් උසදේන පොඩ ෆිතුනායි එරොන් උසදේන පොඩ ෆිතුනායි fitunataka fituna durkuran jihena ei usuli qawaid gasmanani jalbul masalih mi darul mafasid muqaddamun ala jalbil masalih fasadu fede kame difaa kurum heyokan ekule kame haasil kurum pura iskam bode ege mane ki mikan kurima ebenge fasada horikan ema e heyokame haasil kurum pura mi fasadu fede kanta difaa kurum iskam bodo iskam bodo ehmima e fasado fedi dana kamek kamaki shariyatu ge gotan gotan misal kam mitan eha helun terwejji adini goton helun terwejji massa denne e fada taqwa arbayak allah birweti wa bayaku dina lobi kura bayaku me mujtama uge mun mujtama kon e gotan wejji massa denne e rabba bam ye hukum ta e gota e rum allah birweti wa ne hem bayaku gota kan ta kuran නෑ දැන් මිහාරු අංගවැස මෙති විතනු අංගමෙති ඔෆිහ ගොස්කම රුජුව කරන්නේ ආය උතුරුජෝ එපා කුරින්වස් මි පුණීත රුජුව වෙච්ච ඔහෝ හෝ යාර සහාවි තුමි කුරණී හංගම රැ කුරින්වස් වර්යොති සාවිතු එපා එකමක ඒන ඇති ෆොර මි මුජි තමවගේ ඒන ඇති ෆොර වෆාන ඇති මි ජෙනි ඔෆිහ ගොස් මුනා කුරින්වසති සාවිතු එපා අල්ලාහගේ හදරතගෙන වරි කොෆි අම සාබිතු වෙසෝ යති කුරින්දස් මිහාර මිජේනේ නා නුබයෙන් හදාපානති ඒන වරි නුහිම නුහිමන පානති ඔෆියක් ගොස සංගංජේන වරි කුරිකා ලුජුව කුරම්වස් මිජේනේ ඔෆියක් ගොස් කුරා ඒ ගොතක් කුරාන යා ශරියතුක මෙෝති එන ඉද්දනු නිමනේ සේද මේ දුක ගුළුන් හිඟාසියා ගුළුම හිඟාසියා රුජුව කාම රුජුව ආ මෙහාරු හෙකිවරින්නක් ගෙන්නම් මිජෙනි තෙදුවරින් ඉතුවාර කුරවේ මීහුන් එමීහුන් වාන්ජෙන පුරත්තම කමකම් යති කොම්මෙ කමකම් හෙකිදේ මීහුන් මුස්ලිමු කමගාව පුරත්තම කමක දෙවන කමක බාලි වෙහා බයක් කමගාව තෙදුවරි බයක් කමගාව අදුලිවරි බයක් කමගාව මේ හෙකිවරින්ග ශර්දුත ශරීගතොන් කඬාලු වැපො නමාදුන කරමකි කුෆරය නමාදු ගස්තු ගෙල්මයි කුෆරය එපද හෙකිවරින්ග හෙකිව සාබිතෙන් නුවානෙ එපද මායි කමක කාවෙන්ඤක කාවෙන්ඤක නම මායි හෙච්ච එපද මායිකමකන් හැකිදෙන් එපද මීහු ගෙනස් ගන්නවා නමාද කුරා රංගල හොය ලකා බයහු ගන්න ජීනි එනගේ කාවෙන් හැකි දින මට්ටක නමාදන කුරා මීහු ගෙනස් ගන්නවා නේ දැන් කාවෙන් සෝ හනුවානගේ පුනා කන්නු කරේ නේ එයා এই হানাফি মাযহাবকে হেকিয়ারিন নুডা কায়ন করে সহহা কায়ন একামক এ সহহা এগতে রাঙ্গালেন নু এই সরিয়া কোন হাদিসে বই হেকিয়ারিন দান জেনে কিবরিং এই শর্তেন হা কায়ন কে দেশার তো মিনানি এই ওয়ালিবেরিয়া গে হুদ্দা একিবরিং গে হেকিবাস এ শর্ত নামাজ কোন নিমিজে জামাল মাসকে আমি বলু গেলেন এই দেন এগে হিকমাই আল্লাহু আলা দেন বাই এমি হংগে বহু বুদ্ধিং বাই এগে কমাই বায়াং কো বাই এগে ইলমারি মে আর কুরিগা ইসলাম দিন ফেরিগে গায়রু কাক্কা ফুরি এচ কাফিয়া বলু গেলে কাক্কা ফুরি এচ কাফিয়া এ মাসবিয়াস আদি হেঙ্গে চেবিয়াস দেন আম কো বালে আউলানি মাস এর দেন রফিল ওয়াং গেন গিনান কানি মাস এহন কাদরু ইয়ান কান দেন মাস রোফিলু মাকে কাক্কায়ফা ফিহে ফাউটাস এক মুরাদ আলিফান মিম্মা মাসতাতিন নারতি কুরিগা সাবে কান দানা তিওয়ান নামে কুরিগা বুলু কোন গুলামু এ আলিফানু বেনু কগেন রোফিলু আ কম মেচ কায়ফা এ ইসলাম দিন কুরিগা ইবল দেখাম মানসুহ হই দেন বাইং ইলমের বিদাল ওয়ানি এ মানসুহ মুগে তেরে এ বেস দে জামালু মাস একাম কো এমি হন ফাহারে গামি হাদিস ফুলু নুফানে ফাওয়ে দানে মি হাদিস ফুলু সরি হে কোঙ্গে ভাই আসাবে কারমে দানা আল্লাহ রাসূলাই বাকারি মাস কা গান তিমান নামে মুদু কুরান জিহেন গে দানা উনি বেনু মি আয় বেনু মি আবুদু কুরাশ এ বাহিনু গে লেনে মুদু দে বেনু মি আবুদু কুরাশ এ মি মা এ গে তা মানসুহ মুগে ফাহুম কাম মানসুহ গো ফাহুম কাং এ বাই গে তা এই বাকারি মাস এহেন নুনা বাকারি মাস হাদিস দানা তা আবুদু কুরান জিহেন দেন এ না দানা জামাল মাস কা গে মুদু কুরান জিহেন তো দানা মি আয় জামাল মাস কা জিহেন মুদু কুরাশ এমা জামাল মাসকে মুলু গেলে দেখে হিকমতে গত এ হিকমাই দেন বায়ঙ্ক ফানে কেমন কে দেন এহা বড়কা বুদ্ধি একা দেন না দে এহা রাঙা কামাকা দেন এই হিকমতে নেবি আঙ্গাবা দি ফায় দেন আল্লাহ আঙ্গাবা ফে ওতিমা কুরান জি এক ইলমের মিদালে ফোন জামাল শয়তানা শয়তানা হয়ে দেউনি আলিফান শয়তানা হয়ে দেউনি আলিফান জামাল গহরে শয়তানি বারে এ দেন তে দে এগ হুরে শয়তানি বারে এতি আদি নুকিয়া মান তেরিবেগেন দুব্বাগেন ফিয়া অতি হামা জাবাহ কুরা রে আবাহ বরন নুবায়ে সেচিং এতি নুকিয়া মান তেরিবেচি আমি হুম মারা আছে সে বার মি হুম মারা আছে জামালু এ পাকিস্তান ওয়াল মুলন কুড়া কুজ্জে কে বোবেস কে আদি জামাল এ কুজ্জা হুরি এগে লাগানো গই পাটা মুটা এতি নুকা নিকা আগে বড় মানে জামাল বরন আগে বড় মানে এ কুজ্জে বো মিসাম বর কল্লেন কে আমার রাম কে আলে বো এম জামাল করি গা নামাজ করুম সতি মানা করার ব্যাস এই নামাজ হুটে দি গেল মে দিফান মি হায় একাম বাকারি করি গা হুদ্দা নামাজ কো আদে শয়তানি বার গে গে কুলে গে শয়তান হে দিফা মানে আলিফান আলিফান নি এনি ফেনুন নে এহেম বেগে নতি বলু করা গোবে কাছ দেন ইলবর বায়া কো ফোর এচি দে মি দেন হে এন উস কামেন নাই এ দেন আল্লাহ নাই একাম গে নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাই একাম গে হিকমতে বায়া করা ব্যাস জামাল মাস কাফিয়া জেনে উযু কুরআন নামাজ গান নাই উযু গেলে এবার ਉਹ ਫਿਰ ਮੈਂ ਹੰਨੇ ਕੋ ਨਾ ਕਸ ਫਿਰ ਮੈਂ ਕਮੇ ਗਿਆ ਕੰਨ ਜੇ ਕੱਲੇ ਮੈਂ ਗਿਆ ਕਬਾ ਦੇ ਜੇ ਕੈਤੀ ਵਾਰ ਵੇ ਫਾਇ ਇਹਨਾਂ ਗਿਆ ਵੰਨ ਵਾ ਦੇ ਜਾਰੀ ਵਾਂ ਹੈ ਆਦੇ ਗਾਂ ਕਿ ਮੀਆਂ ਉਰ ਗੇ ਨਵਾਨ ਤੇ ਮਿਆਰ ਤੇ ਵਾਰ ਯੰਗ ਮੈਂ ਗੇ ਜਨ ਮਿਆਰ ਤੇ ਨਵਾ ਦੇ ਚੇ ਗਿਆ ਹੈ ਆ ਜੋ ਕੋ දැන් ඒ මිහුන්නා ඉල්මෙන් නැති ඒ කුරා කන්තන් ඒ රුජුව කරන පුරතම වරීක රුජුව කරගෙන කොන්තා කොයි ගානන කොන්තා කොයි දලිලෙක් ගෙවච්ච බිනා කො එහෙම මෙමණි තින්ගා දෙන්න නරකය ගේවන්නේ තින්ගා තින්ගා රසුදා දෙසු කරන القضاة ثلاثة رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة قاضين تينك اثنان في النار وواحد في الجنة يقولون دميهم ورن ركايا گئے اما ميهك سوارو بدان دميهم نام بيهكتون رسول الله صلى الله عليه وسلم القرآن اي فرطم ميها حق نيهنگ حق نيهنگ فیصلہ قرآن ميها اينا ورن ركايا گئے بحي دينو کے معلومات تن نيهنگ فیصلہ قرآن ميها اينا نرکايا گئے دیونا ميها کی حق نيهنگ اکم اکم اکم اید کولف فیصلہ قرآن ميها اينا ورن ركايا گئے දැන් ස්වර්ගදාමේ හග්ගු එඟි හග්ගා එක්ගත ෆයිසලා කුරාමීහා එනයි කන්‍ය ස්වර්ගදා ඒ ගාවියක නොර වෙන ඉල්මරියක නෝනි හයිගතු ambimi ha ke kusen e ha ena fa fer van ena kan nore ha ha hudda mi heku medu kor ko bes kore ven misala ka ahar wakil ha ku medu er ko mi heku mona ahar moni bas mona re ena ka re haram bar ko ena kos kuni wale fir mi ha guna tiet yanna kar wari va city ha ku mes wari va ha ya me ਹ ਉਹ ਇਹ ਤੀ ਵਾਰੀ ਬੇਦੇਵੇ ਨਹੀਂ ਇਹ ਨਾ ਕੁਰੀਏ ਕੁਰੀਆ ਨੂੰ ਕੁਰੀਆ ਕਹਿਣ ਵਾਣ ਇਹ ਨਾ ਕੁਰੀਆ ਤਾਂ ਵਾਰੀ ਵਾ ਇਹ ਨਾ ਮਿਸਾ ਕ ਇਹ ਇਹ ਨੇ ਤੀ ਕੀ ਨੂੰ ਨੇ ਖਾਲੇ ਫੋਨ ਵੇਚ ਚਤੋ ਆ ਆ ਰੰਗੜੇ ਵਾਹ ਕੇ ਵੀ ਪੁਨੀ ਇਹ ਨਾ ਇਹ ਹੰਗੇ ਬੋਤੇ ਇਹ ਕੰਨੇ ਤਾਂ එහෙම නෙවෙයි එහෙම නෑ සිටින් වර වෙනජයක කිව්ව වර නෝ අපි හැම කෙච්චෙ ආ ඔබල ආ අමිහාරු මීහකු අයි ඈරු ඉමාම් මිහා රුකුවත් දනි දැන් ඒ නම් ජෙස්සි කොන් සපකු බකි සපෙක් ආ ආ ඒ සපංගේ නෝ සරන්ජි හේ ඒන කීපේ කණ ජස්සි එහෙන් ඔති කම කොහොමද දාන්න හැන්නේ এই আবু বকর আওয়াজ কুরআন বেগে নে দরুম বাদে বাদে বাদে আগে রুকু বাদে আগে তে কেমন করে সুবহানাল্লাহ কি দেখেন না